এ রক্ত পিপাসু রাক্ষস দল, আর কত শোষণ করবি টগবগে মুসলিম তাজা রক্ত? নির্যাতনে কেড়ে নিয়েছিস লাখো কোটি মা বোনের বুকের ধন, চোখের মণি সর্পহারা করেছিস লক্ষ জনতাকে। আর কতদিন চলবে তোদের নির্যাতনের এই কালো থাবা? তাই হুঁশিয়ার হয়ে যা রক্ত খাওয়া রাক্ষস দল, হয়তো ঘনিয়ে আসছে তোদের সময়, সময় এসেছে বদলা নেবার। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। ধরব যখন পাকড়ে তোদের, ধরব যখন পাকড়ে তোদের, আরে না তো বুঝে কোন হুঁশ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। বিশ্ব মানবতা তো আকানা করে, পা বাড়ালি তুই ভিন দেশে। বিশ্ব মানবতা তো আকানা করে, পা বাড়ালি তুই ভিন দেশে। বিশ্ব মানবতা তো আকানা করে, পা বাড়ালি তুই ভিন দেশে। হিংস্র হায়েনার কাজে কর্মে, হিংস্র হায়েনার কাজে কর্মে, নাম নিলি তুই জঙ্গলি ঘুষ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। ধরব যখন পাকড়ে তোদের, ধরব যখন পাকড়ে তোদের, আরে না তো বুঝে কোন হুঁশ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। বদমাশ ক্লিন্টন বিশ্ব ধুরনি, বাপ ছেলে দুই বুশ বিশ্ব খুনি। বদমাশ ক্লিন্টন বিশ্ব ধুরনি, বাপ ছেলে দুই বুশ বিশ্ব খুনি। বদমাশ ক্লিন্টন বিশ্ব ধুরনি, বাপ ছেলে দুই বুশ বিশ্ব খুনি। ওদের কাজে রাজি না হলে, ওদের কাজে রাজি না হলে, জয় জয় কোটি বিলিয়ন ঘুষ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে ঠুস। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে ঠুস। ধরব যখন পাকড়ে তোদের, ধরব যখন পাকড়ে তোদের, পারে না তো বুঝে কোন হুঁশ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে ঠুস। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে ঠুস। সময় থাকতে ছাড় যে ভিন দেশ, নইলে তোরা হবি যে শেষ। সময় থাকতে ছাড় যে ভিন দেশ, নইলে তোরা হবি যে শেষ। সময় থাকতে ছাড় যে ভিন দেশ, নইলে তোরা হবি যে শেষ। তোদের মোকাবেলা করবে মুজাহিদ, তোদের মোকাবেলা করবে মুজাহিদ, বুকে নিয়ে ইমানি জোশ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। ধরব যখন পাকড়ে তোদের, ধরব যখন পাকড়ে তোদের, আরে না তো বুঝে কোন হুঁশ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। ধরব যখন পাকড়ে তোদের, ধরব যখন পাকড়ে তোদের, পারে না তো বুঝে কোন হুঁশ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ। হুঁশিয়ার সাবধান বেরিয়ার ঘুষ, অজান্তে একদিন হয়ে যাবে চুষ।